بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الصفا والمروة من شعائر الله، فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما، ومن تطوع خيرا فإن الله شاكر عليم. ما الله وحي كرباني هم كربون صفا صفا يا مروة بهي صفا فربدا يا مروة فربدا هيمني كرباني الله سبحانه وتعالى كشيعارته كترن. فمن حج البيت أو اعتمر فهي gefulu ga hajjuwe nuwata umrawe jamiha fala junaha alayhi ena gamachakan eves masalen nete an yattawafa bihima e de farbada de meduga hingumakum wa man tatawwa khayran fa inna allaha shakirun alim adi heyo kamek koffe miha dannahre allah subhanahu wa taala i ek heyo kanta kuramiha ge heyo kanta qabul kurwa farate adi dena wodigen wa farate ena e heokanta huge niyamain ekamuge ajru devwa farate adi den hodigenwa farate mi ayatu ga allah subhanahu wa taala me hikurun safa farbada de farbada ge wahaka adi allah subhanahu wa taala fattawa fa mi wani safa farbada ehin kam rasulullah sallallahu alaihi wasallam hadisul qurwa fawe tiyabami hum fattare allah fatte vitana ابدأ ما بدأ الله به الله سبحانه وتعالى فتوي تنون تيبا ميوز فتا آشه ابهي سعي قرم فشار مفرطان فرنجي يعني صفا فربدا صفا فربدا ان فرنجي يعني سعي قرم فشار سعي كي يد فربد دي مدوغ هنگوم صفا فربدا مروا فربد دي مدوغ هنگوم مكيني سعي قرم سعي قرم فرنجي يعني صفا فربدا صفا فربدا مچن عرافة كيان جهن مي آي اي سنة مستحب بيكم واقعم مي آي صفا فربدا مچن عرافة مي آي كيا واني كيا وافة هنگم فران اي دمي دوا صفا فربدا يا مروا فربدا دمي دوا اي حجوغ بس واجبين ادي عمراغ بس واجب دي فربدا مي دي فربدا دمي دوا هنگم اي الله سبحانه وتعالى ಹಾಜರತುಗೆ ಫಾನುಗೆ ಅಮಲು ಫುಳು ಎವನಿ ಸುನ್ನತಿಗೆ ಗೊತುಗೆ ಲವ್ವಾಫ ಹಜ್ಜುಗೆ ಅಳುಖಮಿಗೆ ಗೊತುಗೆ ಲವ್ವಾಫ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವತಾಲ ಎವನಿ ಹಾಜರತುಗೆ ಫಾನುಗೆ ಅಮಲು ಫುಳು ಹಾಜರತುಗೆ ಫಾನು ಕುರವ್ವಿ ಕಮೆನ್ ಎಯಿ ಎಯ್ಯ ಕಲೇಗೆ ಫಾನ್ ಕಮನಾ ಯ ಅದಿ ಕಮನಾಗೆ ದರಿಕಲುಂ ಇಸ್ಮಾಯಿಲ್ ಅಲೈಹಿಸ್ಸಲಾಂ ದು ಕುರವ್ವ ಇಬ್ರಾಹಿಂ ಅಲೈಹಿಸ್ಸಲಾಂ ವಡಾಗಿನ್ನು ಶಾಮ್ ಕರಯ ಇಬ್ರಾಹಿಂ ಅಲೈಹಿಸ್ಸಲಾಂ ವಡಾಗಿನ್ನು ಶಾಮ್ ಕರಯ ಕಮನಾಗೆ ಅತಕುನೈ ಕಾಯಿಚ್ಚೆವ್ಯಸ್ ಕುಡ ಕುಡ ಫೆಂ ಕೊಳೆನ್ ಹುರಿ ಫೆಂ ಫದು ಹುಸ್ವೀಮ e dari folo fembo agen fi dari folo tuppulo ero no singe firuke firuke varuga firuke umuruga ekujja inni ini evagutuga fembo agen e ves fem foden nelli be kan eta kariya kwes ne fene hajaratu ge faanu komme faharu simi sofa faru emme frotan sofa faru be machan ara wada agen ne miha ku fene to de kamana mihem balla wala wa miha ku fene anekka duwa fa wada agen marwa farbada mi ara wada agen e goten kamana etanga haibburu jessei haibburu ಹೈಬ್ರು ನಿಮುನು ತನು ಕಮನಾಯ ಅಡೆಂಗಿವೆಗೆ ಫಹೈಬ್ ಬಲಾಲ ವಿರು ಜಿಬ್ರೀಲ್ ಅಲೈಹಿಸ್ಸಲಾಂ ವಡಾಯಂ ಇತಾಂಗ ಫೆನ್ ಆರೆ ಫಳಾಲ ಬಾಫಿ ಫಿಯಫುಲುನ್ ಜಸ್ಸರಿ ಹಾರು ಫೆನ್ ಆರೆ ಫಳಾಗೆನ್ ದಿಯೈ ಎ ಅಮಲು ಫುಳು ಹಾಜರತುಗೆ ಫಾನುಗೆ ಅಮಲು ಫುಳು ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನ ವ ತಾಲಾ ಗಿಯಾಮತ ಹಮಯ ಹಜ್ಜುಗೆ ಅಳುಕಮೆಗೆ ಗೊತುಗ ಲವ್ವಾಫೇವನಿ ಹಜ್ಜುಗೆ ಅಳುಕಮೆಗೆ ಗೊತುಗ ಲವ್ವಾಫೇವನಿ ದೆಮ್ಮಿ ಆಯತುಗ ಅಲ್ಲಾಹ್ ವಹಿ ಕುರವನಿ ಹಜ್ಜು ವಾಮಿಹಾದಿ ಉಮ್ರಾವಿ ವಾಮಿಹಾಯಂ ಎಬ್ಬಸ್ ಮಸ್ಸೆನ್ ನೆತೆ ಎದೆಮೆದುಗ ಸಾಯು ಕುರ್ಮಕುಂ ಎದೆಮೆದುಗ ಹಿಂಗುಮಕುಂ ಮಿಗೊತನ್ ಆಯ್ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವತಾಲ ಬಾವಾಲೆ ವೀಮ ಉರ್ವಾ ಬಿನ್ ಜುಬೈರ್ ಉರ್ವಾ ಬಿನ್ ಜುಬೈರ್ ಏಯ್ ಜುಬೈರ್ಗೆ ಫಾನುಗೆ ದಾರಿಕಾಲೆ ಜುಬೈರ್ಗೆ ಫಾನುಗೆ ದಾರಿಕಾಲೆಂ ಏಯ್ ತಾಬಿಯೆಂ ಏಯ್ ಉರ್ವಾ ಬಿನ್ ಜುಬೈರ್ ಕೆ ತಾಬಿಯೆ ಕಲೆ ಫಾನುಗೆ ಬೇಬೆ ಫುಳು ಏಯ್ ಅಬ್ದುಲ್ಲಾಹ್ ಬಿನ್ ಜುಬೈರ್ ಕೆ ಸಹಾಬಿಯೆ ಅಬ್ದುಲ್ಲಾಹ್ ಬಿನ್ ಜುಬೈರ್ ಕೆ ಸಹಾಬಿಯೆ ಉರ್ವಾ ಬಿನ್ ಜುಬೈರ್ ಏಯ್ ಆಯಿಷತ್ಗೆ ಫಾನಾ ಎಬ್ಬಡ ಎಬ್ಬಫಾ Asma binti Abi Bakr ge darikale Urwa bin Zubair ki Urwa bin Zubair mi sawal kurbani Aisha ge fana ma ara ala ahadin junahan alla yattawafa bihima timanna nu deke me ves masale kamakan hajjwa miha nu ta umra wa miha safa farbada ya marwa farbada de me dugen nu hingumakum ves masale nu nei হজ্জুগে এখানো কুরিয়াস মাস চাইতে হজ্জু না লিবে না কামারে তিমান নামি দেখে নি এ আল্লাহ গে আমি আয় মি গতাং ও তিমায় আল্লাহ মাহি কুরবানি হজ্জু আমিহান ওয়া তুমরা ওয়া আমিহা এ দিমে দুগা হিঙ্গুমা কুম অবস মাস চাইলেন তো এ দিমে দুগা সাআই কুরমা কুম আয়েশা তুকে ফান মি দালওয়ানি বি সামা কুলতা ইবনা আখ উখতি ইবনা উখতি তিমান এ খালে গে ফান তি বুনি এ চেগগে নো বা কামায় এ তিমান তিমান কামানা গে উখতুগে দারি কালুন নে إنها لو كانت على ما أولتها كليك فانتي تأويل كوري غوتا آيين ويكامو غوانما كليك فانتي تأويل كوري غوين أي رنغلو غيكامو غوانما الله وحي كوري بهم فدين فلا جناح عليه ألا يتطوف بهما ايغو ترى الله وحي كوري بهم ايغا معنى كيفس كورين ايفس مسالين نتي ادمي دوغن نوحيغو مكم ايغو تكنون الله وحي كوري بافيوتي الله وحي كوري بافيوتي এদেমে দুগা হিঙ্গুমা কম মাসে নেকা মাসে খালি এক ফান তে তাবিল কুরা গোতা এই আইন ঐকম গবানাম আল্লাহ ওয়াহি কুরা ওয়াহি বিহি মি ফাদান নে এদেমে দুগা নু হিঙ্গুমা কম মাসে লেনে তে এহনে আল্লাহ ওয়াহি কুরা বিহি খালি এক ফান তে তাবিল কুরা গোতা তাবিল কুরা কম গবানাম দেন এক মানামি এক মুগ সাবাবু মি বায়ান কো দেবানি ওয়ালাকিন্নাহা ইন্নামা আনজালাতা আনাল আনসারা ক্বাবলা আন ইউসলিমু কানু ইহুল্লুনা লিমানাতিত তাগিয়া মি আইন আসলু বাবা লেবুন গোতা কি আনসর ইয়া বেকালুম ইসলামুগে কুরিং আনসর ইয়া বেকালুম ইসলামুগে কুরিং এমিহুং ইহরাম বান্নানি মানাতু কারিননে মানাতু মানাতু ইবুদে এমিহুংগে বড় বুদেন এই মাশহুর বুদে এই এমিহুংগে মাশহুর মানে তিন বুদু এই লাতা উজ্জায়া মানাতা মানাতু কারিন এমিহুং এই মানাতু মি মদিনা মিহুং অলকং কুরং গিন গুনো বুদে মানাতু কারিননে বা মিহুং ইহরাম মি বান্নানি ওয়াকানা মিন من أحل له يتحرج أن يتطوف بالصفا والمروة في الجاهلية إزمانوغا إي مناتو كارين إحرام بنميهم إي فافا إكاموغا دكني صفايا فربدا صفايا مروايا دمدوغا هنگوماكي صفايا مروايا دمدوغا هنگوماكي إي كوشك كمره فافا إكاموغا إميهم دكني إي جاهلية زمانو فأنزل الله الآية دين الله سبحانه وتعالى مئاي باوالا وافيه قالت عائشة ثم قد بين رسول الله صلى الله عليه وسلم الطواف بهما اهم بي الله سبحانه وتعالى ميغوتا مي وحي كوري بي مي آي باوالي بي ادمي دوغا هنگوما كي فافين نوني امي هم فافين كي غوتوغا ديكني جاهل زمانوغا مدينة كي انصاريا بيكالون مناتو كارين احرام بندگين غس صفايا فر مروايا ادمي دوغا هنگوما كي فافين كاموغا مي ديكني كوشك كاموغا اهم الله وحي كوري بني ادمي دوغا هنگوما كي اي كوشن نوني مسلين نتي ادمي دوغا هنگوما كون দেন আয়েশা তুকে ফান মি বিদারওয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনি বায়ান কুরা বাফে এদমে দুগ হিগুম ওয়াজিব কামে কামুগা বায়ান কুরা বাফে এহমাদ মাসসে নেতে নেতে হেম বিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনি বায়ান কুরা বাফে এ ওয়াজিব কামুগা হেম এ দেন ইতুর মাসসে নেতে ফিতাকু ফালাইসা লি আহাদিন আন ইয়াদা আত তাওয়াফ বিহিমা ইবসমি হাকান হুদদাবে গেন নয়ে হজ্জুয়া হজ্জুয়া আদি উমরাবা ইবসমি হাকান হুদদাবে গেন নয়ে এদমে দুগ সাই কুরুন্দু কল্লু সফায়া ফারবাদ সফায়া মারওয়ায় দিমে দুগা হিঙ্গুন দু কল্লু এবস মিহাকান হুদ্দাবেগেন নয়ে ওয়া ইন্নাহা ক্বালাত লা আমরি মা আতামা আল্লাহু হজ্জ মান লাম ইয়াসআ বাইনাস সফা ওয়াল মারআ আল্লাহু গান্দি বুনামে আয়েশা তুফান মিদান আল্লাহু গান্দি বিদালমে ওয়ামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফায়া মারওয়ায় দিমে দুগা নুহিঙ্গা ফিমিহা সাইয়ু নুকফি মিহা গে হজ্জিন আল্লাহু ফুরিহাম হজ্জ কামুগা কবুলে নুকুরাবানে ولا عمرته ادي فدمي هج عمره صلى الله فرهم عمره يقول قبول نقربانه لان الله قال هن حمكرم الله سبحانه وتعالى وحي قربا فاني ان الصفا والمروه من شعائر الله مكرون صفا فربدا مروا فربدا كي اي الله كي شعار تهو گترن شعارك شعار گ معنی کی اي نشان هكي علامه الله گ ಎಕ್ಕವಂತ ಕಮುಗ ಕುಳದುಂವಂತ ಕಮುಗ ಕಲಾಂಗ ಮಾಯಿ ಕಮುಗ ಅಲಾಮಾತಕೆ ಅಲ್ಲಾಹು ಬಿಮ್ಮತಿಗ ಲವ್ವಾಫಾವ ಮಾಯಿ ದೆ ಅಲಾಮಾತೆ ಸಫಾ ಫರ್ಬದೆಯ ಮರ್ವಾ ಫರ್ಬದೆಯ ಅವರ ಮಾಯಿ ದೆ ಫರ್ಬದೆಯ ವಸುಇಲ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಫಕಾಲ ಇನ್ನಲ್ಲಾಹ ಕತಬ ಅಲೈಕುಮ್ ಸಅಯ ಫಸಅು ಅದಿ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಯ ಸವಾಲ್ ಕುರೆವುನೆ ಏಕಮಾ ಬೆಹೆಗತು ಹದೀಸು ಕುರೆವಿ ಇನ್ನಲ್ಲಾಹ ಕತಬ ಅಲೈಕುಮ್ ಸಅಯ ಹಮಕರುಂ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವತಾಲ ತಿಯಬಾಮಿ ಹುಂಗ ಮಚ್ಚ ಸಅಯು ಕುರುಂ ವಾಜಿಬ್ ಕುರೆವಿ ಫಸಅು ಹೆಮತಿ ಅಬಾಮಿ ಹುಂ ಸಅಯು ಕುರಾಶೆ ಸಅಯು ಕುರುಂ ಕಿ ದೆ ಫರ್ಬದ ದೆ ಮೆದುಗ ಹಿಂಗು ಎಮ ಹಜ್ಜ ಫುರಿಹಮ ಎನ್ವಾನೆ ದೆ ಮೆದುಗ ನು ಹಿಂಗಯ ಹಜ್ಜ ಫುರಿಹಮ ವಾನೆ ಎ ದೆ ಮೆದುಗ ಹಿಂಗೀಮ Den Allah wahy koron innal ladzina yaktumuna ma anzalna minal bayyinati wal huda min ba'di ma bayyanahu lin nasi fil kitabi ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inun. Hamakarun timang Allah bawa devi hukumta matimang Allah bawa devi aita foruvi mi hundannash min ba'di ma bayyanahu lin nas fil kitab ay fotuga kit qur'anu gatimang Allah e aita e hukumta bayan koddevuma fahuga etaketi foruvi mi hundannash ulaika yal'anuhum Allah wa yal'anuhum la'inun bamihunaki Allah subhanahu wa ta'ala yas'alana allazi mihunna adi la'ana de mihun waslana allazi la'ana din mihunna waaki hurihan menge la'ana ngi mihunna haggu wegen ve Allah ge la'ana kibe Allah baawale ve chinge daskuri kiyawa fati miha Allah baawale ve hukum tak kiyawi miha e bajihe bayan kodde mista kunna e bayan no koddini na forwi forwi ma Allah ge la'ana de mistakun jahilu wegen midiyai ena mistakun nakai vese chennu bunadin mistakun jahilu wegen deyi ehma mistahun gelaane vese ena ge macchan e bahuri ehma mi Allah subhanahu wa taala ge ilm wahyi ge ilmu hasil ko fiya eti forwa gen wane haran kame ilmu foruma ki haran kame ehma ilmu bayan kodden e bajihe ngejje mi wahyi ge ilma ki mi ehen ilmu takamulun khilaf vechche ehen ilme mi forwa ges masale nei ehna mesin wahiga ilmaki Allah subhanahu wa ta'ala baawale bi mi fotuga ilmaki mi forumun huddagen waichennu forumun huddagen waichennu komiyagas Abu Hurairah ma Allah rasulullah bi Abu Hurairah ei emme gina hadis rasulullah sallallahu alaihi wasallam ge emme gina hadis bayan kurabbi sahabi emme gina hadis rasulullah sallallahu alaihi wasallam ge emme gina hadis bayan kurabba fa ashabe kalen ei Abu Hurairah ki Abu Hurairah Islam wadagin nabi Khaybar fatah kurawunu aharu ei hijran abwana haru hijran abwana haru kalefan Rasulullah sallallahu alaihi wasallam ehu ko uluvi emme de aharu e kalefan e kamako emme gina hadis lu bayan kurabba bani fas has mata hain has kom meswari kalefan bayan kurabba hadis kom mekas Abu Hurairah vidalo Abu Hurairah wargin mihun tuhmat kuri wargin mihun tuhmat ko fani Abu Hurairah ei eha gina hadis taken Abu Hurairah bayan kurabima ehin ashabe be kaluna khilafa Abu Hurairah wani ma gina hadis take bayan kurabwa ehin bima kalifana wani tuhmat us kurabwa mistakun tuhmat ko fawani hen Abu Hurairah ge jawab ga vidal wani mi ai qur'an ga mi ai nennama timanna emme hadis eves bayan nokurima he mi ai kirti qur'an ga nennama timanna eves hadis mistakun na bayan nokurima he mi ayatab biruna timanna rasulullah sallallahu alaihi wasallam ke fulun timan kalifana ingi wadagen fahuri muriha ecche mi bayan kodene mi ayatab birunne allah wahi qurbani timan allah baawa levvi ecche foruvi mi timan allah matin e baawa levvi hukum ta foruvi mi hunnan timan allah gela anen hutta di mistah gela anen vese bahutte abu huraira emme furatame kalifana ki ei rasulullah sallallahu alaihi wasallam nikum wadagen nawa bekan abad duwal hatar tame kalifana rasulullah sallallahu alaihi wasallam arihu gaunnani kalifana bay dosto bando haya ganeken he fulunete bando haya ganeken e kalifana e fada be kale kalifana ki kalifana vidalone timanna emme kuri ga rasulullah sallallahu alaihi wasallam ga arihun hadis kiya wa ayru timanna handannete ek gotaka se kalifana e hadis kurawa hadis rutake timan kalifana ge hipolako haren nulay den timanna ekamuge shakwa ko fime rasulullah sallallahu alaihi wasallam allah rasulai kaleg fan vidalwa bas huluta timan kaleg fan ge hitakunu hore ek gota kavs den e kaleg fan hadis rukone abu huraira foti gande faturash e hindu abu huraira foti gande feturi fetuna mi rasulullah sallallahu alaihi wasallam foti gandu ge hataru kan mi gota mala lavwa fa abu huraira ge mega jessevi mujizat Abu Hurairah vidalwani ege fahun ekale ifanuge arihun timanna timan kale ifanu assala evves bas fulen handane nuwate duwahak was Abu Hurairah mifada gina hadis ulta bayan kurawwa fa watiwe Marwan bin Hakam nuta Abdul Malik bin Marwan edemihun kur kommesmi handamani bodam Marwan bin Hakam ei umawi khilafatuge emme furatama rasgefan emme furatama khalifa ei umawi khilafatuge Marwan bin Hakam Abu Hurairah imtihan kurevi. Kalifanu genes denne itimanna Rasulullah sallallahu alaihi wasallam fansas hadis bas fulukiya kiya wadevar. Ehindu Abu Hurairah fansas hadis fulur. Marwan bin Hakam kiya devi. Fansas hadis. Anen aharu. আবু হুরায়রা হাযির কো ফি মারওয়ান বিন হাকাম এ গানে হার ইং হার ফাহুম মারওয়ান বিন হাকাম আবু হুরায়রা হাযির কো ফরদাগ নিওয়াগ মিহাকুমি বেবি এ লিফাই ফানসাস হাদিস ফুল দিফা মিহাকু চেহু কুরআন দেন আবু হুরায়রা এ ক্যারিগা মারওয়ান বিন হাকাম মিদান নামানি তিমান্নে মিদিয়া হার আবু হুরায়রা কিয়া দেবি ফানসাস হাদিস ফুল হান্দান নেতিগেন আলুং এ মুরাজা কুরবারমি গেননেবি হাযির কুরাই মিহাকুই বালাম ফাহাতুগা রাঙ্গাল তো কিয়াম এ ফানসাস হাদিস বাসফুল আলুং কিয়া দেবারে আবু হুরায়রা তারতিবুং আলুং হামা এ ফানসাস হাদিস বাসফুল মারওয়ান বিন হাকাম কিয়া দেবি তারতিব এ আদিং হারফাহুম তারতিবুং হিতুং দেন মারওয়ান বিন হাকাম এ গিয়া দাগেন ফি আবু হুরায়রা এহরি হামা দাস কোফা এ হুরি হাদিস এ গেনে তে মাসালে এই নিস্তাকুং আবু হুরায়রা তুহমত কুরাতিবে ইমতিহান কুরেবি হিসাব গেজ আবু হুরায়রা এই হামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসুল তাক্কং হেরি বায়ান কুরাবাফা এহেম মি আই আবু হুরায়রা বিদালবানি মি আই কুরআন গ নিন্নাম তিমান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে এবস হাদিস বাসুল বায়ান নকুরে বিম হে ইন্নাল মি আয়াত আদি সান্নান হিং আয়াত হাম মি ফাদা আয়াত আল্লাহুম্মা হি কুরবানি ইল্লাল লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বাইয়ানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রাহীম একাম কো তাওবা ওয়া ইসলাহ ওয়া আদি এনা এ ফরুই হুকুম তং আলুম বায়ান কো দিফিয়া ফাউলাইকা তুবু আলাইহিম এরুং ইবামে হুনা কে তিমান আল্লাহ ইবামে হুঙ্গে তাওবা কবুল কুরবানে মি হুননে ওয়া আনা আত-তাওয়াবুর রাহীম আদি তিমান আল্লাহ গিনা গিনা তাওবা কবুল কুরবা ও গাওয়ান্তা রাসকালাঙ্গে এগোতে দিন তাওবা বিজিয়া মাসেন তে ফরুই চি বায়ান কুরাশ ফরুই চি বায়ান কুরাশে এরুং মাসলে নেতে দিন তিমান আল্লাহ এমি হাকা তাওবা লাভানামে কমিয়াকাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গে হাদিস বাসফলে গায়াস ফাইবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস ফকরাবানি মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার দীনু কে মাসলে কা বেহে গতম ইলম রিয়াকা সওয়াল কুরাবুনি এনা ইমাসলে ফরবি নুবনে দিনি এনা নুবনে দিফিয়া কিয়ামাত দহু গে এনা কে আঙ্গা গ আল্লাহ আলিফানু গে লাগানে গালওয়ানে আলিফানু গে লাগানে এমে এভস ইলম রিয়াকান হুদ্দা গে নে নুয়ে আল্লাহ গে হুকুম ফুলে মিয়া কো সওয়াল কুরান আমা ফরুমে তে মিগে বহুরি বাই কান্তাত ইস্তিসনা আগেন বা এই মিসালাকা মিহে কো সওয়াল কুরি বাই কো আমুং গে বাই কো সওয়াল কুরি ইলম রিয়াকা নে ইলম রে নঙ্গে না মাসালাতা ইলম রিয়াং এ বেঙ্গে মি মাসালা আ আমুনা বায়ান কো দিফিয়া ফিতনা কাবুং এ কাশি গেন বে ফিতনা কাবুং এ কাশি গেন বে এমে ইফাদা মাসালাতা এ হালাত হালাতুনিয়া কুরা গতুং ফরুং হুদ্দাবে গেন বে ফরুং হুদ্দাবে গেন বে ইফাদা মাসালাতা এই বাইম মাসালাতাং এ বহরে আমুনা দিয়েনি গতুং ফুরাতামা বায়ান কুরা জেমি হুন ফুরাতামা বিঙ্গা এলুমুগে কুরিং এমি হুঙ্গে হিতুগে ইসলামী বিঙ্গা এলুমুগে কুরিং এবউলে আমুঙ্গে মি হুঙ্গে রিহাবে ফুলনাস মিহারু এগে ওয়াডা গনান মিতান বরাবর হাজুরা বে ফুলনা মুজিতমাউগে এবউলে বাবর মি হুং ইসলাম হামা নামাকা ইসলাম দীনুগে এবস হুকুমে এবস মাসালে নেগে মি এবস মাসালে রাঙ্গলা নামাজ কুরআন বে সিনা তাহির ওয়ান নেগে মি হুস বাবর এবউলে মুজিতমাউগে মিদুক কানওয়ান বাবর এবউলে নামাজ কুরআন নেগে মি হুং গুরআনুং এমনে আকুরে কিয়াওয়ান নেগে মি হুং বাবর এবউলে মিদুগেতা দুক কানওয়ান আমা ইয়াকিনুম বাস এহেম বিমা ইফাদা বাহাগি কি আমুঙ্গে বাইগে কুরিমাতিগে বাই মাসালাত দীনুগে এবাহুরি শারঈ বাই মাসালাত বায়ান কুরে জিয়া ফিতনা একাবুঙ্গে কাশিগেন ফিতনা একাবুঙ্গে কাশিগেন বে এহেন কামুং ইফাদা বাই মাসালাত ফরুমা কি হুদ্দা বেগেন বাকানো মিসালাকা দে মিতানা বরাবর আন্নাবে ফুলুনা মিয়াস ইংগেনি আসলুগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফে হাদিস ফুলে ঈসা গে ফানাই রাসূলে কামা মারিয়াম গে ফানাম আল্লাহ লেভি রুহে কামাশা সুবর্গে কি হাগু এগেন বাতানে কামরা নারকে কি হাগু এগেন বাতানে কামরা আই তিমান কালিফানে কি হাগু রাসূল কামা আল্লাহ গে আলা কামা মি কান্তত্তকান হে কি বেজ্জে মিহা আল্লাহ সুবর্গে বাদ্দাওয়ানে আল্লাহ সুবর্গে বাদ্দাওয়ানে মি হুযাইফা রাদিয়াল্লাহু আনহু কি বেন রিওয়ায়াত এগেন বা হাদিস রাসূলে তেন হুযাইফা মি বিদালওয়ানি এ আল্লাহ গে রাসূলায়ে মিস্তা কুন্না তিওয়াহা গতিমান না বুনে দেবাং হে তি উফাওয়ের খবর উফাওয়ের খবর এত্তা আমি মেন দে তিন কাম কাং হে কি মাস বর গাদে রাসূলুল্লাহ হাদিস হইলা বুনে দিগে নওয়ানে আম্মু গে মিস্তা কুন্না বুনে দিগে নওয়ানে এমি হুন্না তি কাহলে মাসলে হাম বুনে দে ইরা ইদান ইত্তাকিলু এ বাসফুলা ভরসা কফা আমাল কুরুন দু কল্লা ফতি বেদানতে নিসারে কল্লা লা ইলাহা ইল্লাল্লাহ এ বুনে নিমি হার বস বাওর মি দুলুন লা ইলাহা ইল্লাল্লাহ কি আবিয়া স্বর্গ বান্না দুরুন লা ইলাহা ইল্লাল্লাহ কি আফিয়া সুবর্গ বান্না এই ফাদা মাসালে ಆಮುಂಗ ಮೀಹಕಂ ಮೀಹಕ ಪುನದಿಗನ್ವಾನ ಸ್ವರ್ಗ ವನ್ನಾನೇಕೆ ಲಾ ಇಲಾಹ ಇಲ್ಲಲ್ಲಾಹು ಕಿಯಾಫಿಯಕಾ ಎವ್ವಸ್ ಆಮುಂಗ ಮೀಹಕ ಪುನದಿಗನ್ವಾನ ಕೀವೆಗನ ಸಬಬಕಿ ದೆನ್ನು ಕುರಾನ ಅಮಲೆ ಐಸಾಮುಂಗನ್ ನಿಮ ಲಾ ಇಲಾಹ ಇಲ್ಲಲ್ಲಾಹು ಕೀಮದೆನ್ ಅಮಲೆ ಕುರಾಕನ್ನು ಜಿಹತ್ ಸ್ವರ್ಗ ವದೈಫ ಎಮ್ ಆಮುಂಗ ಮೀಹುನ್ನ ಏಕಹಲ ಬಸ್ತಕ್ ಕಿಯಾದಿಗನ್ವಾನ ಇಮನಾಕಮೆ ಮನಾಕಮೆನ್ ಏಯಿ ಆಮುಂಗ ಮೀಸ್ತಕುನ್ನ ಏಕಹಲ ಬಸ್ತಕ್ ಪುನದಿನ ಕಮಕು ದನ್ನ ಮೀಹುನ್ನ ಇಲ್ಮುಗೆ ರಹಲಿ ಬಿಫತಿ ಬಿ ಮೀಹುನ್ನ ಎಂಗೇನ ಲಾ ಇಲಾಹ ಇಲ್ಲಲ್ಲಾಹು ಕಿಯಾಫಿ ಮೀ ಸ್ವರ್ಗವನ್ನಾನೆ ಬುನಿಮೈಗೆ ಮಾನ ಲಾ ಇಲಾಹ ಇಲ್ಲಲ್ಲಾಹು ವಾಜಿಬ್ ಕುರಾಕನ್ ತತ್ತಕನ್ ಅಮಲು ಕುರುಂಕನ್ ಏಯಿ ಇಲಾಹ ಇಲಾಹ ಇಲ್ಲಲ್ಲಾಹು ಗೆ ಬೋಯಿ ಬಾವರ್ ಮಫ್ಹೂಮ್ ಏಗ ತಿಂ ವಾಜಿಬೆನ್ ಎಬನ್ ಎ ತಿಂ ವಾಜಿಬ್ ವಜಿಹ ಅದಾ ಕುರಾನ್ ಲಾ ಇಲಾಹ ಇಲ್ಲಲ್ಲಾಹು ಮುಹಮ್ಮದ್ ರಸೂಲುಲ್ಲಾಹ್ ಕಿಯಾಫಿ ಅಹಮ ಎ ಕನ್ ತತ್ತ ಬರಾಬರನ್ ಅದಾ ಕುರೀಮಕನ್ ಎಬೈಂಗೆ ಕಿಯಾ ಇಲ್ಮುಗೆ ರಹಲಿ ಬಿಫತಿ ಬಿ ಮೀ ಹುನ್ನಂ ಎಬೈಂಗೆ ಲಾ ಇಲಾಹ ಇಲ್ಲಲ್ಲಾಹು ಕಿಯಾಫಿ ಮೀ ಸ್ವರ್ಗವನ್ನಾನೆಗೆ ಮುರಾದಕಿ ಲಾ ಇಲಾಹ ಇಲ್ಲಲ್ಲಾಹು ಕಿ ಬಡು ಕಲಿಮಾಯ ಪ್ರಥಮತ ಲಾ ಇಲಾಹ ಇಲ್ಲಲ್ಲಾಹ್ ಅಲ್ಲಾಹ್ ಮಿನ ವಳಕಂ ವೆ ಮಹಕ್ ವೆ ಕಂ ವಹೆಂ ಎ ಬಿಸಿಲಾಹ ಕುನುಮೆ ಎ ಬರ ಬಡು ವೆಚ್ಚೆಂ ಎಯಿ ಎ ಬ್ಯಾವರ ಕಂತತ್ತಕೆಂ ಎ ಬಜಿಹೆ ಫುರಿಹಮ ಕುರಾನ್ ಫುರಿಮ ಎ ಕಲಿಮಾ ಎ ಶಹಾದತ್ ಎ ಹೆಕಿವುಂ ತೆದು ಎಚ್ಚಕವ್ ವೆಗೆನ್ ದಾನ್ ಎ ಕಂತತ್ತ ಕುರಿಮಾ ಎಹೆನ್ ನುನಿ ದೊಗು ಹೆಕ್ಕ ಕವ್ವಾನಿ ದೊಗು ಹೆಕ್ಕ ಗಬೂಲೆನ್ ನುಕುರವೇನ್ ಅಮ ಮೀಹಕು ದುಲುಂ ಇದೆ ಹೆ ಮಿಸಾಲ ಕನ್ ಮುನಿ ತಿವನ್ನೆ ಕಿಮಿ ವೆನಿ ಮೀಹೆಕೆ ಡಾಕ್ಟರ್ ಎಕೆ ನುವತ ಎಹೆನ್ ಎಚ್ಚೆಕೆ ಬುನ್ಯಕಸೆ ಮೀಹಕು ಗಬೂಲೆನ್ ನುಕುರಾನ್ ಎನಾಕಿ ಡಾಕ್ಟರ್ ಎಕ್ಕಮಕ ಎಗೆ ಹೆಕಿ ನುದಕ್ಕಾನಿ ಎಮ ಲಾ ಇಲಾಹ ಇಲ್ಲಲ್ಲಾಹ್ ಬುನನ್ ಅಲ್ಲಾಹ್ ಮನೆ ಬಳಕಂ ವೆ ಮಹಕ್ ಗೋಗಂ ಬಹೆಂ ಬಿಸ್ಲಾಹ್ ಕುನ್ ವೇ ಎ ಅಮಲಿ ಗೊತುಂ ಎನ ದಕ್ಕಂ ಜಿಹೆನ್ ಏಕಂತ ಎ ಕಲಾಂಗ ಮೆನು ಬಳಕಂ ವೆ ಮಹಕ್ ಗೋಗಂ ಬಹೆಂ ಬಿಸ್ಲಾಹ್ ಕುನ್ ವಾಕಂ ಏರುಂ ಎ ಹೆಕಿ ಗಬೂಲು ಕುರವೇನ್ ಎ ಇಲ್ಮುಗೆ ರಹಲಿ ಬೆ ಫತಿ ಬಿ ಮೀ ಹುನ್ನ ಇಲ್ಮುಗೆ ತೆರೆ ಉಳೆ ಫತಿ ಬಿ ಮೀ ಹುನ್ನ ಎಂಗೇನ ಹಮ ಹೆಂ ಬುನಾರೆ ಈ ಕಂ ಮಿಗೆ ಮುರಾದಕಿ ಹಮ ಏಕನ ದುಲುಂ ಕಿಯಾಲಾ ಫೆ ಬಸ ಅಮಲೆನ್ ನುಕಂ ಹುರುಮೆನ್ ನೂಂಕಂ ಎಮ ಆಮುನ್ನ ಬಯಂ ಮಸ್ಸರತ ಫೋರೋಮ ಕಿ ಎ ಹುದ್ದ ವೆಗೆಂ ವಾಕಮೆನ್ ಎಯಿ ಎಮೀಹುಂ ವಕಿ ದರಜೆಕ ಫೋರಂದೆ ಎಮಿ ಹುನ್ನ ವಕಿ ವರಕಂ ಇಲ್ಮು ಲಿಬೆಂದೆ ಬಯಂ ಮಸ್ಸರತ ಫೋರೋಮಕಿ ಹುದ್ದವೆಗೆಂ ವಾಕಮೆ ಎಮ ಕುಲ್ಲಿಯಕ ಬೊಡತಿ ದೀನುಗೆ ಮಸ್ಸರತಂ ಆಮುನ್ನ ಬಯಾಂ ಕೊದ್ದೀಫಿ ಎಮಿಹುಂ ಅಲ್ಲಾಹ್ ರಸೂಲ್ ದೊಗುವೆಸ್ ಕೊಫಾನ್ ಎಮ ಅಲಿಗೆ ಫಾನ ಸುಧಾಳವನಿ ಎ ಮೀಸ್ತಕುನ ತಿಯಬಾಮಿಹುಂ ಮೀಸ್ತಕುನ ವಿಸ್ನೇ ವರ ಬುನೆ ದೇಶ ತಿಯಬಾಮಿಹುಂ ತಿಯ ಎದೆನಿ ತಿಯಬಾಮಿಹುಂ ಬುನಾ ಬಹೆಗ್ಗೆ ಸಬಬುಂ ಅಲ್ಲಾಹ್ ರಸೂಲ್ ದೊಗುಕುರವುಂ ಹೆಯ್ಯೆ ಮೀಹಕು ದೊಗು ಕೊಫಾನ ಕುಫುರುಗೆ ಬಹೆಗ್ಗೆಸ್ ಬುನಾ ಫಾನ ಬುನಾ ಇಲ್ಮೆರಿಯಕು ಮೀಸ್ತಹುಂ ಕುರಮತಿಗೆ ಬುನಾ ಬಹೆಗ್ಗೆ ಸಬಬುಂ ಇಲ್ಮೆರಿಯಕು ಮೀಸ್ತಹುನ್ನ ಬಯಾನ್ ಕೊದ್ದೆ ಮಸ್ಸಲೆಗ್ಗೆ ಸಬಬುಂ ಕುಫುರುವೆಗೆಂ ವೆಸಿಂಗಾ ದಾನ್ ಮಜ್ಲಿಹುಂ ಕುಫುರುವೆಗೆಂ ವೆಸಿಂಗಾ ದಾನ್ ಎಬಹುರಿ ಹೆಂ ವೆಫಾ ಎಬಹುರಿ ಹೆಂ ವೆಫಾ ಮದೇಕ್ ಕೊನ್ನು ಎಬಹುರಿ ಹೆಂ ವೆಫಾ ಏಯ್ ಮೀಹಾಗೆ ಹಿರ್ ರಂಗಳ ದೀನುಗೆ ತೆರೆಯಂ ಹಮ ಜಿಹೆಂದೆಂ ಬೊಡತಿ ಬೊಡತಿ ಮಸ್ಸಲೆತ ಮೀಸ್ತಕುನ್ನ ಬುನೆ ದೀಗೆನ್ ನುವಾನ್ ಏಯ್ ಮೀಹುಂ ಬುನೆ ಫಾನ್ ಬೈಕ್ಕನಂತ ಬಯಾನ್ ಕೊರ ಸುಬ್ಹಾನ್ ಅಲ್ಲಾಹ್ ತೀತಿ ವನ್ನವನ್ನ ವಹಾರು ಕಂತತ್ತಕೆನ್ ನುವುನೆ ಎಹೆನ್ ನಮಸ್ ಇಸ್ಲಾಮ್ ದೀನುಗೆ ಮೀಹಾ ಹಮ ಜೆಹು ನೀಮ ಏಯ್ ಬೊಡು ಕಮ ಕನ್ನುವಾನ್ ಎವ್ವೆಸ್ ಕಮೆ ದೀನುಗೆ ಎವ್ವೆಸ್ ಹುಕುಮೆ ಬೊಡು ಕಮ ಕನ್ನುವಾನ್ ಎಹಮ ಆಮುನ್ನ ಬೈಕ್ಕನಂತ ಬಜಿಹೆ ಫರುವಂ ಎಹೆನ್ ನಮಸ್ ಹುಜೈಫಾ ರದಿಯಲ್ಲಾಹು ಅನ್ಹು ಏಕಲೇ ಫಾನ್ ಅವಹಾರೆ ವಡಾಗನ್ ನಮಮುಂ ಎ ಹದೀಸ್ ಹುಳು ಮೀಸ್ತಕುನ ಬಯಾನ್ ಕುರವಿ ಏರು ಕ್ಯಾರಿಗೆ ತಿಬ್ಬೆ ಮೀಹುನ್ನ ಬಯಾನ್ ಕೊದ್ದೆವಿ ಏಯ್ ಮಿ ಆಯತುಗ ತೆರೆಂ ವೆ ವಡಾನು ಗತು ಮಟ್ಟಕ ಏಕಲೇ ಫಾನ್ ಬಿರು ಫುಳು ಏಯ್ ಎ ಹದೀಸ್ ಹುಳು ಏಕಲೇ ಫಾನ್ ಬಯಾನ್ ನೊಕೊ ವಡಾಗೆ ಫಿನಮ ಏಕಲೇ ಫಾನ್ ಇಲ್ಮು ಫರುವಿ ಮೀಹುಂಗ ತೆರೆಗೆ ಹಿಮೆನಿ ದಾನ ಎತೀವೆ ಏಕಲೇ ಫಾನ್ ಬಿರು ಫುಳು ಮರು ಬಲೀಗ ಏಕಲೇ ಫಾನ್ ಹದೀಸ್ ಹುಳು ಬಯಾನ್ ಕೊಡವಿ إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين هم كرهم كافر وأدي كافر كم حالتك مروي هند الناس أولئك عليهم لعنة الله إمي هنكي الله لعنة أدي ملائكة بيكلون لعنة أدي هريها ميستهم لعنة وامي هنكي أبامي هن إمي هنك لعنة واني الله سبحانه وتعالى توبة دورتواني هلو والبعث ತೌಬಾಗೆ ದೊರತವ್ವನಿ ಹುಳುವಾಲವ್ವಾಫ ಏಯಿ ಹುಳಂಗು ಫರಾತುಂ ಇರು ಅರಾಫ ಮದ್ದಾಂದೆ ಹುಳಂಗು ಫರಾತುಂ ಇರು ಅರಾಫ ಮದ್ದಾಂದೆ ನುವತ ಮೀಹಾಗೆ ಮರುಮಿ ಹಿಸಾಬಂ ಅರಾಫ ಮದ್ದಾಂದೆ ಮೀಹಾಗೆ ಮರುಮಿ ಹಿಸಾಬಂ ಅರಾಫ ಮದ್ದಾಂದೆ ತೌಬಾಗೆ ದೊರೆಯುತ್ತಿ ಹುಳುವಾಲವ್ವಾಫ ಎಮ ಕಾಫರೆಗ್ಗೆ ಗೊತ್ತುಗ ಹುರೆ ಮರುವೆಜ್ಜೆ ಕಥವು ಬಾಯನ್ನೆ ಮೀಹಕ ಕಾಫರೆಗ್ಗೆ ಗೊತ್ತುಗ ಹುಟ್ಟ ಮರುವೆಜ್ಜೆ ಕ ಮೀಹಕದ್ದೆನ್ ತೌಬಾಯನ್ನೆ ಹಮ ಎಫದಾಂಗ್ ಹುಳಂಗು ಫರಾತುಂ ಇರು ಅರ ಇರು ಎರು ಮುಂದೆ ತೌಬಾಯಿ ಮಕ್ಕೆಗ್ಗೆ ತೌಬಾವೆಸ್ ಕಬೂಲನ್ನು ಕುರವೇನ ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವ ತಾಲಾ ಕಬೂಲನ್ನು ಕುರವಾನೆ ಏಕೆಗ್ಗೆ ತೌಬಾವೆಸ್ ಹುಳಂಗು ಫರಾತುಂ ಇರು ಎರು ಮಫ್ಫಹುಗ ಹುಳಂಗು ಫರಾತುಂ ಇರು ಅರಾದುವಹುಗ ದುನಿಯೇಗೆ ಎವಗುತು ತಿಬಿ ಹುರಿಹಾಮೆನ್ ತೌಬಾವಾನ್ ಹುಳಂಗು ಫರಾತುಂ ಇರು ಅರಾದುವಹುಗ ಸಬಬಕಿ ಎವಗುತು ಹುಳಂಗು ಫರಾತುಂ ಇರು ಅರಾದುವಹುಗ ದುನಿಯೇಗೆ ತಿಬೆನು ಹುಸ್ಕಾಫರುಂ ದುನಿಯೇಗೆ ತಿಬೆನು ಹುಸ್ಕಾಫರುಂ ಹುಳಂಗು ಫರಾತುಂ ಇರು ಅರಾದ ಏ ಬೊಡತಿ ಅಲಾಮಾಯ್ತ ಗಿಯಾಮಿದ್ದುವಹು ಗಿಯಾಮತುಗೆ ಬೊಡತಿ ಅಲಾಮಾಯ್ತಂ ಏಯಿ ಹುಳಂಗು ಫರಾತುಂ ಇರು ಎರು ಎ ಮಂಜರು ಫೆನಿಫೆ ಎಮ್ಮೆಂ ತೌಬಾವಾನ್ ಅಲ್ಲಾಹ್ ಏಕಮಕು ಅಲ್ಲಾಹ್ ಸುಬ್ಹಾನಹು ವ ತಾಲಾ এমি হেগে তাওবায় কাবুলের নকরাবান হিসাম তাওবাগে দরবান্দুই দেন এগে ফাহাকাত দেন এভেস মি হেগে তাওবা আল্লাহ কাবুলের নকরাবান উলং ফরাতুং ইরু এরু মাফাহুগা দেন এগে ফাহু কোনান গিয়ামাই গাইমু মিস্তাহুং গে তাওবায় আল্লাহ কাবুলের নকরাবান উলং ফরাতুং ইরু এরু মাফাহুগা আমাই ফাদা কাফিরের গে হালাতু গে হুরে মারওয়াজ্জিয়া এমি হেগে তাওবা এভেস নেই নারাকা আবাদুগে আবাদান এমি হুন্দান জেনি নারাকায়া خالدين فيها يتانغ بامي هون دمي تبينته لا يخفف عنهم العذاب امي هون كان عذاب لوين نكود دويني ولا هم ينظرون اد يمي هون رحمتك بلهم كن وس بلهين قيام الدوا رحمتك بلهم كن بلهين الله رحمتك بلهم بلوان مؤمنون قيام الدوا الله يبارك رحمتك بلهم بلوا فيكم ميحك سمرغ وانا الله رحمتك بلهم نبلوا في ميحك سمرغ يكن نودوين স্বর্গে কান্নমা দেবেন নারকা গে তিবেন এমি হুম বারম মাসাই কুরআন আল্লাহ রাহমাতু গে নাজারাকুম এমি নাদেম বাল্লা আয়াত এমি দন্নাওয়ানে ইয়া মালিক লিয়া কুদি আলাইনা রব্ব নোতে এমি হুম দন্নাওয়ানে তিমান না মেন না এমমে দুয়া হাকাব বে সাজাব লুই কদ লুই কল্লা দেব মাঙ্গে দি আল্লাহ দন্নাওয়া দেব আশে মালিকা দন্নাওয়ান ইউখাফফু আন্না ইয়াউমান মিনাল আযাব এমমে দুয়া হেগ্গে আযাব ওস তিমান না মেন না লুই কদ দেব আয়াত দন্নাওয়া দেব আশে দে মালিকু দন্নাওয়া দেব এগে হাইদ্দিহ আহারু ফাহুন জবাব ওয়ান্নান হাইদ্দিহ আহারু ফাহুন জবাব গে সন্নান এমি হুম এম্মে হিতাম কুরা জবাব ইন্নাকুম মা কিসুন নে তেরি তানুন নিকম এক কা জায় না দেমি তিবে এস দেমি তিবু মে অতি তিয়া বামি হুন তিতা এ হাইদ্দিহ আর ফাহুন এমি তিবেন হাম উম্মিদ কক্কুন হাম উম্মিদ কক্কুন আল্লাহ গে রাঙ্গাল জবাব আদে তো এমি হুম হিং হাম জিহে কাল আজা জবাব একাম কো এমি হুম হিতাম কুরা নি আজাব জবাব ওয়ান্নান ইন্নাকুম মা কিসুন وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم تيبامي هونغ إلهك هم أم إلهك لا إله إلا هو الرحمن الرحيم إفراي في بعضكم بهم حق وهم هم إبس إلهكم الرحمن الرحيم فراتك أي فراتك رحمي مريها تشكبر تنوس بهم وفرات مريها فراتك أي كافر بس مسلم بس إكلانك رحمتك شامل بيبا أي إكلانك رحمتك شامل نوانا كافر এমি হুন্ন দুনিয়েং এমমে ফেম ফদেবস নুলি বনিস এমমে ফেম ফদেবস নুলি বনিস এমি হুম আল্লাহ গে রাহমাতু গে শামিল নুয়ানামা এম কাফার মাস আল্লাহ মির আর রহমান গে মানে কি কলাং গে রহমাই দুনিয়া গে হুরিহা ইচ্ছে গে মচ্চত নমাস ওডি গে ওয়া ফরাই এ গে মানে কি কাফার মাস কলাং গে রহমাতু গে শামিল ওয়ে মুমিনুম বাস আল্লাহ গে এ রহমাতু গে শামিল ওয়ে দেন আর রহিম এ কলাং গে মি এ কলাং গে এই رحيم انت رسكنان اي كلان اي رحمته خاصه رحمته اي رحمته گه همه كن شامل وگن وانی مؤمنون اي قیامت دو هوگا قیامت دو هوگا سورگه اي كلان اي لوا رحمته گه شامل وانی همه كن مؤمنون الله وحي قرا به وانی وكان بالمؤمنين رحيما وكان بالمؤمنين رحيما كلان اي مؤمنون الرحم لوا فرات رحيم رحيم گه مراد کی همه كن مؤمنون رحم لوا فرات اتمك رحمان گه معنی کی ইফরাতিকে রহমাই কাফারুন্নাসা মুসলিমুনগে মচ্চ শামিল বেগেম বা ফরায় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকি আল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামা ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহিয়া বিহিল আরদ বা'দা মাউতিহা ওয়া বাসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন ওয়া তাসরিফির রিয়াহ وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون هما كهربارون اودتكا بين هدو مغيا واختلاف الليل والنهار ادي ريدوا اختلاف مغا دوال فهريغند ريغند فودوال نكنت تبرابر دور كرمغا والفلك التي تجري في البحر ادي خاندوغا دوا نافهرغيا বিমা ইয়ানফাউন নাস মিস্তাকুন ফায়দা কুরমাট্টাকা মিস্তাকুন ফায়দা হাসিল কদিন মাট্টাকা খান্ডুগা এদুয়া না ফাহার গয়া খান্ডুগা না ফার বড় খান্ডে এ ইংগি ইয়ে বিসার ইল্লা তানেন নুই গা কোলে ওয়াট্টা সিদানে আডিয়া বড় সিঙ্গা নাবেন এ মুদা আলা বারা কগিং হেরান নানি দুবালা এ আডিয়া কাইস নুদে মি আল্লাহ গ রহমাই কলাং এ এ খান্তান নুলেব বিনা মা কানা এ বিস এ বি এ তাকুন দুইস এম বিমা এ খান্ডুগা মিস্তাকুনা ফায়দা কুরমাট্টাকা এদুয়া না ফাহারু গায়া ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন আদি উডুং আল্লাহু ওয়াসাওয়া ফেনু গায়া ফাআহিয়া বিহিল আরদ বা'দা মাউতিহা আদি বি এ ফেনু গে জারিয়া বিঙ্গান মারবে ফাউতুমা ফাহু দিরিগেন্দা বিঙ্গাণ মারওয়াফা ও তোমাফাহ বিঙ্গাণ দিরিগেন্দা আল্লাহ উডং এবসাই ফেনুগাইয়া ওবাসসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন ওয়া তাসরিফির রিয়াহ আদি এ বিঙ্গাণুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরিহা ওয়াত্তারগে দিরেতাকে তি ফেতরুবি ওয়া তাসরিফির রিয়াহ আদি যা দাওর কুরুমুগা গাইয়া ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ আদি উডা বিমা দেমেদুগা এবা কিয়ামান্তেরি কুরাইফাওয়া উডা বিমা দেমেদুগা কিয়ামান্তেরি কুরাইফা এবা বিলা বিলাতাহু গাইয়া মিহুরিহা কান্তাত্তাহু গায়া তাকে তিগাবেয়ে দা আয়াত নিশান তাকে হেকি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে ইতকাওয়ান তাকামাদ দালিল কুরআ লিকাওমিন ইয়াকিলুন কুমবায়কা হেকি তাকে বিসনা ফিকুর কুরআমি মিহেন গোতে ফোতেন নেতি মিহেন উড়ে মিহুন না কান্নু বিসনা ফিকুর কুরা বুদ্ধি বেরিন না এমিহুন উডুং এবেহে ফেনা ফিকুর কলিয়াস আল্লাহ ওডিগেন ওয়াকান দিনে কান্না খাঁডুং এ দাতুর কুরা নবাব্বালিয়াস আল্লাহ মাতিগে ওডিগেন ওয়াকান এনা দিনে দিনে কান্না হামা ইফাদা বিম মাতিগে মিফিতরিফাওয়া হুরিহা মাখলুকুন নাং এনা বিসনা ফিকুর কলিয়াস আল্লাহকে এককাওয়ান তাকান এনা দিনে কান্না আদি উডা বিমা দেমেদুগা কিয়ামান্তেরি কুরাইফা মিওয়া বিলা তাকাব্বাল আলিয়াস এনা আল্লাহকে একখওয়ান তাকান দেনে গান্না এ মিতাকেচ্চ বিসনা ফিকুর কুরাং এবা জিহে রেগান মাচ্চাব্বাল আনত দুয়াল বিস মাচ্চাব্বাল আল্লাহ হাদ্দা ফেহরে বড়তি মাখলুক তাকা বিসনা ফিকুর কুরাং এবা জিহে আল্লাহকে একখওয়ান তাকান দেনে গান্নান জিহে কালা কুলা দুম ওয়ান তাকান দেনে গান্নান জিহে এহেম বিমা মিকান্তাত্তাকা ফিকুর কুরা মিহুন্নাং হিদায়াতুকে নাসিবু লিবেনি মিকান্তাত্তাকা ফিকুর নুকুরা বায়াকাং হিদায়াতুকে নাসিবেন নুলিবেন এবস মিহাকু ফিকুর নুকুরে তিমা হেদ্দেই ফাওয়া গোতা মেদু বেস এবস মিহাকু ফিকুর নুকুরে মিহাকু এনা হেদ্দেই ফাওয়া গোতা মেদু ফিকুর কুরিয়াস এনা হিদায়াত লিবেন কাং কাশাবারু মিহাকু এনা হিতাকান নারে এনা হেদ্দেই ফাওয়া গোতে এনা কো মাকসাদেগ কামেন আল্লাহ হেদ্দেবি এগোতা বিসনিমা এনা হিতাং আরান রাঙ্গাল কমে মিয়া কোসে গান নিদাং ওয়ে গেন নামা বেস বিসনাল এনাকে নাফসা মেদু এ ফিকুরতা তানাবাস ওয়েগেন দানে এনা হিতাং আরান তিমান নামি হেদ্দেবি আল্লাহ মি হারকায় কুরমুগে নিজাম আমি কান্তত মি তিমান নাকে বারাকং কুরে ওয়ে কামেন নুনে মি আল্লাহ দেবি নিয়ামতেকে দিং হেমবিমা তিমান না মিফাদাই মি সূরা গ হাদদাবা ফা মি দুনিয়া ফোন গুনি কো মাকসদ এক গাইয়ে মি দুনিয়া ফোন হই ফামেরি কো মাকসদ এক গাইয়ে মি গতং হিতরে গ সওয়াল তং উফেদেন এ গত সওয়াল উফেদুমুং এ সওয়াল তং এনা দালিল কুরআন হিদায়াত দালিল কুরআন হিদায়াত এমা গুরআন গ আল্লাহ মাই কুরআন নি মিতকে রে দোয়া তা কুরআরুমা ইরুহান দা তারি তং আল্লাহ হেদদেউমা হাদদাবা ফা উমা আদি উড়তাকা বিং আল্লাহ হেদদেউমা মি কান্তত্তাকা ফিকুর কফিয়া এমি হাকাং হিদায়াত লিবেনে এমিহাকাং হিদায়াত লিবেন দেন আল্লাহ ওয়াহি কুরআনি ওয়া মিনান নাস মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব ওয়া মিনান নাস মিস্তাহুম গেতরেন ওয়ে মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান আল্লাহু ফিয়াওয়া শারীকুন তাকে হিফামি হুম শারীকুন তাকে হাদামি হুম ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ এমি হুম এ শারীকুন তা দেখে এ ইলাহ হুম তা দেখে লোবি বেতে কাহুব্বিল্লাহ আল্লাহ লোবি কুরআন জিহে ফাদা আল্লাহ লোবি কুরআন জিহে ফাদা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আদি ঈমান বিমি হুম দন্নাশে এমি হুম এম্মে বড় লোবিওয়ানে আল্লাহ দেখে এম্মে বড় লোবিওয়ানে আল্লাহ দেখে মি কাফারুঙ্গে হালত এমি হুম এমিহুঙ্গে ইলাহুন তদ্দেকে লোবি এমিগে দেমানেঙ্গে বাহিমেনে এমিহুং এমিহুঙ্গে ইলাহুন তদ্দেকে লোবিবে আল্লাহং এমিহুন লোবি কুরা ফাদা আল্লাহু দেখে এমিহুন লোবিওয়া ফাদা মিমান বর গিনা ইলমেরেন রাজি কুরাবা ফে এমিহুং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে লোবিওয়া ফাদা এমিহুং এমিহুঙ্গে ইলাহুন তদ্দেকে বেস লোবিবে মিমান এমেরাং আলিয়াস কুরা মিগেন এঙ্গে চকি মুশরিকুম বেস আল্লাহ দেখে লোবিওয়া কা আল্লাহ দেখে লোবিওয়া কা একামক এমিহং এ লোবিগ শারী হু কফি নার এ লোবি এই আলোয়েতি কামুগে লোবি এ লোবিগ এমিহং শারী হু কফি এহম ফরায়ত তাকে এই আল্লাহ ওয়াঞ্জি হে লোবি এমিহং এবা ওয়ে এমিহং এ ইলাহং তাদ দেখে বস এম আল্লাহং আদা কুরন জিহে লোইবেন এহম ফরাতং আদা কফি নামা এই আল্লাহ শারী হু কুরুং শিরু হু কুরুং এই এই আল্লাহ নু হুসাওয়া ফাফাইং এই এই শারী হু কফি মিহাগে তাম্মাচ্চা কি নারাকা আবাদুগে আবাদা শারী হু কফি মিহাগে এম আমি আয়তুং এবং মুশরিকুম বেস আল্লাহ দেখে লোবি বাকান একামাকু লোবি বায়া আলা ফি এমিন nehema iman vi mihun e mihun ge alavati kam ge lobi hun nan jehne hame kana allah den lobi mu ki ko ba lobi mu ki e lobi ve farang amur kura hu riha kam kurun nahi kura hu riha kam kun duru e lobi mu ki em ben imam shafi ge fanu mi dalwani imam shafi rahimahullah ke fanu mi dalwani ta'sil ilaha wa anta tudhhiru hubbahu ta'sil ilaha wa anta lembayte ge dalon ta'sil ilaha wa anta tudhhiru hubbahu kaleba dawwa kure Allah deke lobi wa kama ekama ko faratange ba urade ta'sil ilaha tiba e ba urade ilaha wa anta tudhhiru hubbahu ekama ko faraid deke lobi wa kang e ba faalo kure hada mahalun fil qiyas badi ti ek godakes gabul kurewe ekashigam wa kame none mustahil kame keti ek godakes gabul en kurewe dem dilaran law kana hubbuka sadiqan la ata'tahu kalegati lobi ti tedu ecchek kamu gawana ma Allah kaleti dawa kurani Allah deke lobi wa kamuge eloy bakie tedu ecchek kamu gawa nama la ata'tahu kale ifarata kiyaman terikan ada kuri he dem misal me gennani ki vegen innal muhibba liman yuhibbu muti'u sababaki lobi wa miha lobi veve farata kiyaman manikan kashawar ekamen alugana men nokure Allah han uredemum midani riyad wal ekamakum dawa kurani Allah deke lobi wa kama Allah ye harum ge ilahe la ilaha illallah kiyani komere ko nidan osawanna mon bes shahade kiya ba mi orawanna huri yanne shahade kiya ba orawanna ekama ko hendun tadwe Allah an uradun hendun tadwe Allah namade vesne kurume heo kame vesne kurume mi hunna ararum mi stahun ge ghiba bunu neti moshun asada verivum mi huri ha kame mi hiri kurave mun dani ekama ko Allah deke lobi wa kama ge ba dawa kure ekama e dawa ei tedwe chek kama ko nuane imam shafi evidalwani imam shafi ebi dalwiye egotak asti gabulen nukurewene egotak kalewanyakae egotak kalewanyakae Allahu engge mi huriha kame kurare mana kurave huriha kame kun durware dem munare Allahu deke lobi wame erate e lobi ei tedu echchakamu ga belewene na den miha hisabun den kurukollani den irad kurabiya anna haftaga paaki ibba kuriyadima mehar bunan suwal kuran jeheni warab buddhiyar suwal bekar suwal ka jawab enno nan dinu inge narakawanta verna kan no fennane allah ekama ko allah ge basfulu ge adu iwene mi unnar bes yame dohg allah baswahi kurawan emmen nan iwene emmen nan mahshar ge madanu ge emmen nan allah ge adu iwene ehnama sa allah fennani hama ekani suwaru ge wanta verinna e bekar goto ge hifa gen wan Allahu lawwaf min wan kama ku lawwaf wa chi ye chi bekar goto ge hifa gen wan ehna ma sifa mara lan bayin chi bahare angwa ham sa ka bichu na kulandari harufa mi kahale chi kalu kutta e chi mara honu maran ji he fena ji a e kahale chi mara le ben honu us maran angwa foti honu se faran ji ji mara jasa te ge sawab li ben if faharan jehi jinu marayle ichi satya ka sawab de faharan jehi marayle fiya fansa sawab den uni wa munda ani bekar swale kanno nan jawab din menge mehar para buddhiyar swale kuran jehi misalaka na eran hudda shikara kurum misare ka dunya shikara kurum shikara ko gen kaam be jamasta denne musalo misare ka shikara kurum walu tere ge ule veriya kunu musalo ta solnan bay falara rahuwa echi hi fun ei zaba ko gen keu matta ka kudairu a kuda kudin rone mer ku kujja ku ufam waaru kujjan enge hamai kani kama kiyai wrong wrong again he kavis ne again heem wes again duas kole fahu ekama wrong again ema ro neta kudairu ei fa bandu ho gen e chi murubbatter kama mi haga riwati akhlaqa khilaf kan ai bande fa bande nu anen আমি হার ইলমেরম বিদাড়ে ফতি কোতারুস এগোতা কোশি হাদায়গেন ওড়কগেন গেন গুণং এই এবেস মুরুবাইতের কামা খিলাফ কামেকে এরিয়েতি আখলাগা খিলাফ কামেকে এম বেনুনিক গতে গামি হার কোতারুস এতি কেও মাটটাকা জাবাহ কুর মাটটাকা কাং এতি শিকার কুরম মাসালে আমি এগোতা কুরাং গিয়েছি বেস দামি হিফাং একাম কিফান জেন কেও মাটটাকা ওড়কগেন গেন গুলে কান মিহুঙ্গে বেনুঙ্গায় কোকড়ো এই মিহুঙ্গে তেরেগে উড়ে এসছে বাকারি বেশ এই মিহুঙ্গে তেরেগে উড়ে এসছে এ করিয়া দেন এসছি গেন গুড়ে বেয়নি এ বাকিন এসছি সেখানে উড়ে বেয়নে মারবে গেন দান এসছি এসছি তাকে এই মিস্তা হুঙ্গে তেরেগে উড়ে এসছে হি এই এ মানা কামে সারিগত মানা কামে গিনে লারবে নে এখন কিহিনে কোন বেলে কোন নামে হন তি এদিনও বায়া করতে উড়েনি ইহা কোন নানে তম্বে কোন ডারি লিবে কাকু না লার গেনেস দে এতাম বেলে কাছে মিয়া কোনো গেনে হেনু দেনে লার এ মানা কামে গে বলুগে এফালে বেলে মা বলুগে বাকি থানাকুং কোসুমা কান্তা তাক্কুর মা কি মানা কামে আ কাটু জেসু এই মানা কামে এবারান নো করে কাছে মুলি বলুন জি হেনে কোরাং কা মিতাং তুনি কোল্লান বাইম নি এদে মাসলে এন্নু এখামাকো মিতাং বায়ালা বলুং এফাড়ি মিহেম বেহেটং এব্বা বেহেটং এ মানা এহন না নিয়ে মিহু মিতানু দারুম বায়ালা ফায়া গৈ গুন হাজার ফে গৈ গতং হেতুম মানাই রঙালো মাসলে নে দিয়া তো কম মেদে তো কল যাস আমি বা তু গাড়া আমি কানা টাকি আমি আর মাসলে নে দিয়া তোমার কম মেয়াতে গেলিয়াস সিদেন এম মেন সিঙ্গে কং কায় কাম ও দিন কো মেরে হারাং কাম এ রাবুই মগে হুকুম না নমস্তু আতা কে তিগে না নাম রাবুই মগে